থেকে নাজমুল প্রশ্ন, অনেক প্রশ্ন, ওয়ালাইকুম আসসালাম, আগে সালাম উত্তর দিয়ে নিলাম, আপনার উপর আসসালাম এবং তিনি বলেছেন তার উপর সালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু গেল এটা। তারপরে অনেক প্রশ্ন করে আহলে হাদিস না থাকলে ইসলাম ধ্বংস হয়ে যেত, এই কথাটা কতটুকু সঠিক? ইসলাম ওই তাবলিগুলোরা বলে যে তাবলিগ জামাত না থাকলে ইসলাম ধ্বংস হয়ে যেত, পীর সাহেবরাও বলে ইসলাম খানকানা তুলে ইসলাম ধ্বংস হয়ে যেত, তো এরকম যদি কেউ বলে তো এটার সাথে আমি একমত না। বাকি আহলে হাদিস এরকম বলে কি না সেটা জানা নাই, হয়তো তাদের নামে এটা বদনাম হতে পারে। আহলে হাদিসরা অনেক ক্ষেত্রে এখন দেখেন আমরা আহলে হাদিস না, তাই বলে আহলে হাদিসের সব কিছু ভুল তাও না, কিন্তু তারা অনেক ক্ষেত্রে সহিহ হাদিস অনুসরণ করে, কাজে তারা সবচেয়ে আমাদের কাছের, সবচেয়ে আমাদের কাজে। আপনারা আমার এটা খুব কেমনা যে এখন আহলে হাদিসের বিরুদ্ধে আমরা একটা কি করব না, আমার লেকচার যদি কোনো জায়গায় এরকম থেকে থাকে তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি, আমি সব আহলে হাদিসদের বিরুদ্ধে না, কি বললাম, বরং আহলে হাদিসদেরকে আমবাবা যদি বলেন তারা আমি তাদেরকে ভালোবাসি। কিছু কিছু লোক আছে আহলে হাদিসদের মধ্যে, কিছু কিছু লোক যাদের মাথায় ভূত সওয়ার হয়েছে, যাদের ভিতরে শয়তান ঢুকেছে, যারা জেহাদের বিরুদ্ধে লেখে, এটা আপনারা ইন্টারনেট দ্বারা তারা দেখবেন যে আমার মধ্যে প্রশ্ন কেমন, প্রশ্ন ধরন ধরনে বুঝুন যে তাদের সাথে জেহাদের কত বিরোধ, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে জেহাদের বিরোধিতা করে যেটা শয়তানের সাজায় না এরকম শুনতে পারে না, এজন্য ডাইরেক্ট শয়তান তাদেরকে সাহায্য করে। তো এরকম যারা আছে আমি শুধুমাত্র তাদের ব্যাপারে কথা বলি, বিষয়টা ক্লিয়ার? এই জন্য মনে রাখবেন, আর যে সমস্ত আলেমরা আহলে হাদিসদের অনেক বড় বড় আলেম আলহামদুলিল্লাহ আমাদের জানা আমাদের ভালো কথা বলেন, তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি এবং তাদেরকে আমরা সবচেয়ে আমাদের কাছের লোক মনে করি। আপনারাও সেই দৃষ্টিভঙ্গি রাখবেন, আমাদের হানাফিদের সাথেও ঝগড়া নাই, ব্যক্তিগত ঝগড়া আছে নাকি যে তারা কোরআন সুন্নায় ফিরে আসে, তাই আমাদের তো ঝগড়া নাই, অর্থাৎ কোন দলগত ভাবে কারোর সাথে আমাদের কি না ঝগড়া নাই। ঝগড়াটা কি জন্য? কোরআন সুন্না অনুযায়ী আমল করা। এখন কোরআন সুন্না মোতাবেক যেই আমল করবে, সে হানাফি থেকে আসুক, পীরের মুরিদ থেকে আসুক, চরমোনাই থেকে আসুক, আমার কোন দ্বন্দ্ব নাই। আর যদি কি করে কোরআন সুন্নার বিরুদ্ধে যায়, সে যে হোক, সে আমাদের কি হবে, শত্রুতে পরিণত হবে। আমাদের ওয়ালা ওয়াল বারা বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি কি? কোরআন এবং সুন্নার অনুসরণ। জি, তো যে প্রশ্নটা ছিল যে আহলে হাদিস না থাকলে ইসলাম থাকতো না, এই কথাটা ঠিক না, কোরআন সুন্নাহ পরিপন্থী কথা, এটা যদি কেউ বলে থাকে তো তাকে আপনি নসিহত দেবেন যে না ভাই এরকম কথা বলা ঠিক না, তবা করা উচিত। দেলোয়ার হোসেন মানিকগঞ্জ, কোন মসজিদ যদি হারাম থাকে